আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ আরশে ও আছেন। আল্লাহ আরশে আছেন কথার একটা একটা ব্যাখ্যা হক, একটা ব্যাখ্যা বাতিল, একটা ব্যাখ্যা আহলে সুন্নাত ওয়াল জামাতের, একটা ব্যাখ্যা লা মাযহাবীদের। লা মাযহাবীদের ব্যাখ্যা হলো আল্লাহ আরশেই আছেন, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যা হলো আল্লাহ আরশে ও আছেন। বুঝে থাকলে বলুন আরো সেই আছেন না আরো সে ও আছেন? আরো সে ও আছেন মানে আরো অন্যখানেও আছেন, আর আরো সে ই আছেন মানে আর কোথাও নাই। লা মাযহাবীদের আল্লাহ আপনাদের কাছে নাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের আল্লাহ আমাদের সাথে সাথে আছেন। তাইলে লা মাযহাবীদের আল্লাহ আর মুসলমানের আল্লাহ বেশ কম আছে কিনা? লা মাযহাবীদের আল্লাহ শুধু আরো সে থাকেন, আমাদের সাথে থাকেন না, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আল্লাহ সমস্ত মানুষের সাথে সাথে থাকেন। লা মাযহাবীদের কলেমা আলাদা, আমাদের কলেমা আলাদা। গতকাল সবিস্তারে আলোচনা হয়েছে লা মাযহাবীদের কলেমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন তাদের আল্লাহ আর আমাদের আল্লাহ বেশ কম আছে কিনা? তাদের কলেমায় আর আমাদের কলেমায় বেশ কম আছে কিনা? তাদের আকিদায় আর আমাদের আকিদায় বেশ কম আছে কিনা? লা মাযহাবীদের নবী মরা, আমাদের নবী জিন্দা। লা মাযহাবীদের নবী মরা, আমাদের নবী জিন্দা। লা মাযহাবীদের নবীর রওজা জিয়ারতের উদ্দেশ্যে সফর করা বেদাত, আমাদের নবীর রওজা জিয়ারতের উদ্দেশ্যে সফর করা সুন্নত। বুঝে থাকলে বলুন শুধু হাত বাঁধার ব্যবধান, শুধু আমিন বলার ব্যবধান, শুধু 8 রাকাত তারাবি আর 20 রাকাত তারাবির ব্যবধান না, ঈমান আকীদায়ও ব্যবধান, ঈমান আকীদায় ব্যবধান। লা মাযহাবীদের আল্লাহ শুধু আরো সেই আছেন, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আল্লাহ আরো সে ও আছেন। বেশ কম হইছে কিনা? লা মাযহাবীদের আল্লাহ শুধু আরো সেই আছেন, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানের আল্লাহ আরো সে ও আছেন। পরিষ্কার হইল আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়া কথার মর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল আল্লাহ আরো সে সমাসীন হয়েছেন। এত কঠিন বাংলা সকালে বুঝে না, এই জন্য আমি খুব সহজ করে বলতে চাই আল্লাহ আরো সে আছেন। ই আরো সে আছেন কথার ব্যাখ্যায় লা মাযহাবীরা বলে আরো সে ই আছেন, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যা হলো আরো সে ও আছেন। সুতরাং ছয় কথা বিশ্বাস করে যে 72 দল মুসলমান জাহান্নামী হল। এবার আপনাদের বলতে হবে এদের দুষ্টা কি, এরা ছয় কথা বিশ্বাস করে কিন্তু মন গড়া ব্যাখ্যা মতো। এই ছয় কথা বিশ্বাস করেই একটিমাত্র মুসলমানের দল যে জান্নাতি হবে এদের গুণটা কি? এরাও ছয় কথাই বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতে নয়, দুইটা মাপকাঠি মতো। একটা মাপকাঠির নাম নবীর সুন্নত, আর একটা মাপকাঠির নাম সাহাবায়ে কেরামের জামাত। অনেকের একটা প্রশ্নের জবাব অনেকের কাছে অস্পষ্ট থাকে, সেটা হলো সাহাবায়ে কেরাম কিসের মাপকাঠি? তোমার এলিম সহি না গলত, এটা যাচাইয়ের জন্য নবীর সুন্নত মাপকাঠি, সাহাবাদের জামাত মাপকাঠি। তোমার আমল সহি না গলত, এটা যাচাইয়ের জন্য নবীর সুন্নত মাপকাঠি, সাহাবায়ে কেরামের জামাত মাপকাঠি। তোমার আকীদা বিশ্বাস সহি না গলত, এটা যাচাইয়ের জন্য নবীর সুন্নত মাপকাঠি, সাহাবায়ে কেরামের জামাত মাপকাঠি। যদি বলো আমি শুধু নবীর সুন্নত মানি, সাহাবায়ে কেরামের জামাত মানি না, তাইলে তুমি নবীর হাদিস মানো না। হাদিস শরীফে মা আনা আলাইহি বলার সাথে সাথে আল্লাহ রাসূল ওয়া আসহাবী বলেছেন। মা আনা আলাইহি অর্থ হলো আমার সুন্নত, ওয়া আসহাবী অর্থ আমার সাহাবাগণের জামাত। সুতরাং যারা নবীর সুন্নত মানার দাবি করে, সাহাবায়ে কেরামের জামাত মানে না, এরা নবীর হাদিস অর্ধেক মানে অর্ধেক মানে না। আর যারা বেদাতি কর্মকাণ্ডে লিপ্ত, এরা যে নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে ডাকডোল পিঠায় আপনাদের চোখে ধুলা পরা দেওয়ার জন্য,

আল্লাহ তারা ফজল করে মেহরবানি করে আল্লাহ তারা আমাদের মধ্যে ফিরে গেছেন। আমার যে বেমার শুনছিলাম এই বেমারের পরে আমরা নিরাশ করে গিয়েছিলাম, মাটি পেয়েছি আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন তাকে বারবার আল্লাহ তালা যেন তাকে এই মাটি বিশুদ্ধ কোরআনের তাফসীর করা তৌফিক আমরা আমরা আপনারা এই কারিমুল কোরআন পরিষদের তাফসীর কেনা হয় কারণটা কি বুঝতে পেরেছেন? এইভাবে তাফসীর কোরআন কারিমুল কোরআন এটা সবসময় প্রতি বছর চলবে কি চলবে না? তবে চলতে গেলে আমরা কয়েকজন মানুষ আপনারা জানেন আমি লেখবো, পোস্টার লেখবো, ছিপি লেখবো, দাওয়াত দিব, এই মাদ্রাসাগুলিতে সব মাদ্রাসা এবং বৃহত্তর সিলেটের সর্বত্র দাওয়াত পৌঁছাইব, টাকা চালু করব। একটা মানে প্রতি বছর আমাদের এমন হিমশিম খাইতে হয় আমাদের ভাইয়েরা, কিছু সংখ্যক ভাইয়েরা দয়া করে আপনার নাম লিখিয়েছিলেন, অনেক অনেক ফোন নম্বর আমাদের কাছে আপনার দেন নাই এবং যা কিছু ভাই ফোন নম্বর দিয়েছেন এবং তার ফোনে কোনো কানেকশন হয় না। আমি আমি অনুরোধ করব এই সমস্ত ভাইরা আপনারা আমাদের কাছে আমি গতকালকে নাম বলেছি আপনারা দয়া করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আজকে এবার এই বিরাট জনসমুদ্রে সিলেটের জনসমুদ্রে ওলামায়ে হাক্কানিকে সামনে রেখে অলিব্রি সাহেবকে সামনে রেখে অল্প কিছুক্ষণের মধ্যেই হযরত হবিবুল্লাহ হুজুর বাগা থেকে তসলিম আনতেছেন, ওনাদের সুন্দর তাফসীর হবে, তাদেরকে সামনে রেখে আপনাদের খেদমতে আমি 20 জন ভাই এমন চাই, 20 জন ভাই যারা প্রতি বছর 10,000 টাকা প্রদান করবেন, 20টা নাম যদি দিয়ে দেন তাহলে আপনারা 20 জন ভাই আমি আজকে চাই। আর তবে জানান আমার ভাই হাজিরিন আমি বললাম একটা পাস আপনাদের যাদের মনে আগ্রহ আছে যে এই তফসিরুল কোরআন সম্মেলন প্রতি বৎসরে চালু থাকুক, এই আগ্রহটা যাদের অন্তরে আছে তারা এই মুহূর্তে এক্ষণেই এই দূরের থেকে মধ্যখান থেকে কত দিবেন বলতেও পারবেন না, লেখাবারও সুযোগ নেই। এই জন্য আমি মনে করি আপনারা আজকের শেষ মোনাজাতের পরে বিদায় হওয়ার আগে কে কত টাকা দিবেন নিজের নামটা, টাকার পরিমাণটা এবং মোবাইল নম্বরটা লিখে এই খাদিমুল কোরআন পরিষদের কর্মীদের কাছে পৌঁছাইয়া দেবে। আর যারা অল্প কিছু পয়সা কয়েক টাকা দিতে চান তারাও যাওয়ার সময় খাদিমুল কোরআন পরিষদের কালেক্টর যারা আছে তাদের সাথে যোগাযোগ করে 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা যে পারেন দিয়া যাবেন, ঠিক আছে? রাজি আছেন? আপনাদের পক্ষ থেকে আমি আলোচনা শুরু করার আগে দুটি প্রশ্ন এসেছে, প্রশ্নগুলি সংক্ষিপ্ত জবাব দিতে চাই, তবে দয়া করে আর কেউ প্রশ্ন করবেন না, প্রশ্ন করলে প্রশ্নের জবাব দিতে গিয়ে মূল আলোচনা বন্ধ হয়ে যায়, এজন্য দয়া করে আর কেউ প্রশ্ন দিবেন না। যাদের একান্ত জরুরি কথা কোনো কথা জানার দরকার হয় স্থানীয় বিজ্ঞ আলেমদের কাছে সাক্ষাৎ করে আপনারা জেনে নেবেন। আপনারা একটা প্রশ্ন করেছেন, যারা বলেন ইমাম আবু হানিফা ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহিমা আল্লাহকে স্বপ্নে দেখেছেন এর ব্যাখ্যা কি? ওই যে আমি বলেছিলাম দুনিয়ার জীবনে কেউ চর্মচুকে আল্লাহকে দেখবে না, এটা আল্লাহ সম্পর্কে 1 নম্বর সহি ব্যাখ্যা, মনে আছে? 2 নম্বর সহি ব্যাখ্যা, ইমানদারগণ পরকালের জীবনে চর্মচুকেই আল্লাহকে দেখতে পারবে। 3 নম্বর সহি ব্যাখ্যা, নেককারকে জাহান্নামে দিলে হবে আল্লাহর সুবিচার, সুবিচার, নেককারকে জাহান্নামে দিলে হবে আল্লাহর সুবিচার, জান্নাতে দিলে হবে আল্লাহর দয়া। আলোচনা এই পর্যন্ত চলছিল, এই প্রসঙ্গে ওনার প্রশ্ন জেগেছে যে তাহলে ইমাম আবু হানিফা স্বপ্নে কিভাবে দেখলেন, ইমাম মালিক আল্লাহকে স্বপ্নে কিভাবে দেখলেন। আমি জবাব দেবার আগে বলতে চাই, আপনাদের যুগে এই মঞ্চেও

ই আর ও তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য। নবী রাসুল সম্পর্কে দুই নম্বর সহি ব্যাখ্যা মনে রাখতে হবে। এক নম্বর সহি ব্যাখ্যাটা কি? তারা আজীবন নিষ্পাপ। দুই নম্বর সহি ব্যাখ্যা হলো হাদিস শরীফে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া ফি রিওয়ায়াতিন ক্বালা ইউসাল্লুন। সমস্ত নবী রাসূলগণ আপন আপন রওজা শরীফে জীবিত অবস্থায় আছেন। বলুন কি অবস্থায়? কেউ যদি বলে নবী কবরে মুর্দা অবস্থায় আছেন, সে নবী বিশ্বাস করার কারণে মুসলমান, ভুল ব্যাখ্যা মতো বিশ্বাস করার কারণে জাহান্নামী মুসলমান, ভ্রান্তপন্থী মুসলমান। এবার বলুন আপনাদের নবী রওজা শরীফে মুর্দা অবস্থায় আছেন না জিন্দা অবস্থায় আছেন? আর লামাজাবিদের নবী মুর্দা, তারার নবী মরা, আমরার নবী জিতা। এই হইল লামাজাবিদের নবী আর আমাদের নবী বেশ কম। আল্লাহ তারার আলাদা, আমাদের আল্লাহও আলাদা, তারার নবীও আলাদা, আমরার নবীও আলাদা। বলেন তারার আল্লাহ কেমন যিনি আরশে ই আছেন, আমাদের আল্লাহ কেমন যিনি আরশে ও আছেন, তাদের নবী কেমন মুর্দা, আমাদের নবী কেমন জিন্দা। বলুন তাদের আল্লাহ আমাদের আল্লাহ না আলাদা? তাদের নবী আমাদের নবী না আলাদা? যার নবী আলাদা, যার আল্লাহ আলাদা, সে আবার আমাদের মতো মুসলমান হয় কিভাবে? সে আবার আহলে সুন্নাতুল জামাত হয় কিভাবে? সমস্ত নবী রসুলগণ আপন আপন রোজা শরীফে জীবিত অবস্থায় আছেন। হাদিস শরীফে আল্লাহ রসুল পরিষ্কার ভাষায় বলেছেন, নবী রসুলগণ যার যার রোজা শরীফে জীবিত থাকেন। কোন কোন হাদিসে রসুল বলেছেন নবী রসুলগণ রোজা শরীফে জীবিত থেকে থেকে করেন তা কি? আল্লাহ রসুল বলেন ইউসাল্লু, নামাজ পড়েন। নামাজ পড়লে সওয়াব হয়, না পড়লে গুনাহ হয়, কবর জীবনে না দুনিয়ার জীবনে? কবর জীবনে নামাজ পড়লে কি হয়, কি লাভ হয়, আর এক প্রশ্ন। নামাজ পড়লে সওয়াব হয়, না পড়লে গুনাহ হয়, কবর জীবনে না দুনিয়ার জীবনে? কবর জীবনে নামাজ না পড়লেও গুনাহ নাই, পড়লেও সওয়াব নাই। না পড়লেও গুনাহ নাই, পড়লেও সওয়াব নাই, কাজটা কেন করেন? প্রশ্ন জাগে কিনা? আমি দুঃখিত, প্রশ্নের বিস্তারিত জবাব দেওয়ার সময় আমার হাতে নাই, অতি সংক্ষেপে বলার চেষ্টা করছি। নামাজীরা পাঁচ প্রকার। যারা নামাজ পড়ে না তাদের আলোচনা আজকে বাদ। আমরা যারা নামাজ পড়ি আমরা ভাজ দল। বলুন নামাজ পড়নেওয়ালা কত দল? পাঁচ দল। এক নম্বর, কোন সময় পড়ে কোন সময় পড়ে না। জোরে আসরের মাগরিবের নামাজ পড়ে, এশা পড়ে, ফজর পড়ে না। জুম্মার নামাজ পড়ে, ফাজ বেলা পড়ে না। ঈদের নামাজ পড়ে, জুম্মা পড়ে না। এরা একদল। এরা যে সমস্ত ফরজ নামাজ পড়ে না, এইগুলি না পড়ার কারণে জাহান্নামে যেতেই হবে, গেল প্রথম দল। দ্বিতীয় দল, নামাজ পড়ে, রেগুলারই পড়ে, কিন্তু মনটা নামাজে থাকে না, মনটাকে নামাজে ধরে রাখার চেষ্টাও করে না। মন নামাজে থাকেও না, ধরে রাখার চেষ্টাও করে না। এদেরকে হাসরের মাঠে আল্লাহর ধমক খাইতে হবে। বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি একটা মানুষকে তার অফিসে ডেকে নিয়ে একটা ধমক মারেন, পেশাব করার কেমন বাকি থাকবে? প্রধানমন্ত্রীর ধমকে যদি পেশাব করতে হয়, যে হাসরের মাঠে আল্লাহর দমাকে অবস্থাটা কেমন হবে? সুতরাং নামাজ শুধু রেগুলার পড়লেই হবে, নামাজে মন টানা থাকলে ধরে রাখার চেষ্টা করতে হবে, ধরে রাখার চেষ্টা করতে হবে। দুই নম্বর, নামাজি যাদের নামাজে মন থাকে না, ধরে রাখার চেষ্টাও করে না, এদেরকে হাসরের বিচারে আল্লাহর ধমক খাইতে হবে। তিন নম্বর, যারা নামাজ রেগুলার পড়ে, মন নামাজে না থাকলেও নামাজে মন তাকে ধরে রাখার চেষ্টা করে, নামাজে মন তাকে ধরে রাখার চেষ্টা করে,

যখন দেখতে পাবে কথাটা রসুল কেন বললেন, রসুলের যুগে সাহাবাকে সমালোচনা করার মতো একটা মুসলমান দুনিয়াতে ছিল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমলে সাহাবাকে সমালোচনা করার মতো একটা লোক দুনিয়াতে ছিল না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে সাহাবিকে সমালোচনা করার মতো একটা লোক দুনিয়াতে ছিল না। এই সমস্ত লোকদের আবির্ভাব হয়েছে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর আমলে। তাইলে রসুল কিভাবে বলা দরকার ছিল যে সমস্ত সাহাবা সমালোচকরা আছে এদেরকে বলে দিও না, যা এদেরকে যখন তোমরা দেখবে তখন বলে দিও। এই জন্য যারা আছে বলেননি, কারণ তখন সাহাবা সমালোচক কেউ ছিল না। মুহাম্মাদুর রাসূলুল্লাহর যুগে কোনো মুসলমান সাহাবা সমালোচক ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগে কোনো মুসলমান সাহাবা সমালোচক ছিল না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগে কোনো মুসলমান সাহাবা সমালোচক ছিল না। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে সর্বপ্রথম সাহাবার সমালোচনার সূত্রপাত করে যেই লোকটা কুখ্যাত মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবা। কিয়ামত পর্যন্ত যত লোকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোন সাহাবীর সমালোচনা করবে সে কুখ্যাত মুনাফিক ইবনে সাবার উত্তরাধিকারী ছাড়া উত্তরসূরি ছাড়া আর কিছু হতে পারে না। আবু বকরের যুগেও ছিল না, উমরের যুগেও ছিল না, হযরত উসমানের যুগে সর্বপ্রথম যে সাহাবা সমালোচকের আবির্ভাব হয়েছিল তার নাম কুখ্যাত ইহুদি মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবা। তাই রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা যখন আমার কোন সাহাবীর সমালোচকদেরকে দেখতে পাবে তখন তাদেরকে বলে দিও আমার কোন একজন সাহাবীর সমালোচনা কিয়ামত পর্যন্ত যারা করবে তাদের উপর আল্লাহর লানত পড়বে। বলুন, রাসূলের সাহাবা কোন সাহাবীর সমালোচনা করলে আল্লাহর রহমত পাওয়া যায় না লানত পাওয়া যায়? আল্লাহর লানত পাওয়া যায়। এই লানতের তক্ত গলায় লইয়াও মুসলমান নামদারি যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে এদের মধ্যে সবচেয়ে বেশি সমালোচনা করে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। সবচেয়ে বেশি সমালোচনা সাহাবা সমালোচকরা লানতের তক্ত গলায় নিয়া সবচেয়ে বেশি সমালোচনা করে রসুলের কোন সাহাবীর? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু। হযরত মুআবিয়া সম্পর্কে এক দুইটা কথা বলি। এক নম্বর, হযরত মুআবিয়া রসুলের দৃষ্টিতে এত বড় আমানতদার ছিলেন, আল্লাহর নাজিল করা ওহী লিপিবদ্ধভাবে সংরক্ষণ করার দায়িত্ব স্বয়ং রসুল হযরত মুআবিয়াকে দান করেছিল। খিয়ানতকার ছিলেন এই জন্য না আমানতদার ছিলেন এই জন্য? আপনি আমার দৃষ্টিতে আমানতদার না রসুলের দৃষ্টিতে আমানতদার? রসুলের দৃষ্টিতে যিনি আল্লাহর ওহী লিপিবদ্ধ করে সংরক্ষণ করার মতো আমানতদার ছিলেন তার সমালোচনা না করলে করব কার সমালোচনা? আরে হাদিসে আল্লাহ রসুল বলেন, আমার উম্মতের যেই ব্যক্তি শত্রুদের মোকাবেলায় নৌবাহিনী প্রেরণ করবে সর্বপ্রথম আমার উম্মতের মধ্যে যেই ব্যক্তি সর্বপ্রথম নৌবাহিনী প্রেরণ করবে তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে থাকবে। ইতিহাস সাক্ষী, সাইপ্রাসের যুদ্ধে সর্বপ্রথম এই উম্মতের মধ্যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নৌবাহিনী প্রেরণ করেছিলেন। সহিহ বুখারী শরীফের হাদিস এর দ্বারা প্রমাণিত, আল্লাহর রসুলের হাদিস দ্বারা প্রমাণিত, হযরত মুআবিয়ার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনে নবীর চরিত্র আর নবীর সঙ্গী সাথীগণের চরিত্র বর্ণনা করে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণ, বলুন মুহাম্মাদুর রাসূলের সঙ্গী সাথীগণ কারা? সাহাবায়ে কেরাম। এদের চরিত্র হলো কাফেরদের মধ্যে যারা সন্ত্রাসী এদের মোকাবেলায় কঠোর, কিন্তু নিজেদের বেলায় পরস্পরে সদয়। শত্রুদের মোকাবেলায় কঠোর, নিজেদের বেলায় সদয়, এটা রসুলের চরিত্র, সাহাবায়ে কেরামের চরিত্র। এই চরিত্রের কি পরিমাণ অভাব ছিল মুয়াবিয়ার মধ্যে, এর একটা ইতিহাস বলি। ইতিহাস সাক্ষী, হযরত ওই ইবনে সাবা, কুখ্যাত মুনাফিক সাহাবা সমালোচক ইবনে সাবা, হযরত আলী আর হযরত মুয়াবিয়ার মধ্যে বিভিন্ন রকমের কূটকৌশলের মাধ্যমে যখন মনোমালিন্য সৃষ্টি করে দিয়েছিল, তখন তৎকালীন রোম দেশের খ্রিস্টান বাদশাহ হযরত মুয়াবিয়ার কাছে চিঠি লিখেছিল, আমি জানতে পেরেছি আলীর সাথে তোমার বিরোধ বেঁধেছে, তুমি যদি অনুমতি দাও আলীর বিরুদ্ধে তোমাকে বিজয়ী করাবার জন্য আমি অস্ত্র শস্ত্র দিয়ে আমার সেনাবাহিনী পাঠিয়ে দেব। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা রোম দেশের সেই খ্রিস্টান বাদশার চিঠির জবাবে লিখলেন, ইয়া কালবা রোম, এই রোমের লাল কুত্তা, আলী একজন মুসলমান, আমি একজন মুসলমান, আলীর সাথে যদি আমার কোনো মনোমালিন্য থেকেই থাকে সেটা আমাদের মুসলমানদের ঘরোয়া ব্যাপার, মুসলমানদের ঘরোয়া ব্যাপার নিয়ে কোন ইহুদি খ্রিস্টান লাল কুত্তার নাক গলাবার অধিকার নাই। তুই যদি আলীর বিরুদ্ধে সেনাবাহিনী পাঠাস, তাহলে তোর সেনাবাহিনীর মোকাবেলায় সর্বপ্রথম যে যার তরবারি উত্তোলিত হবে সে আমি মুয়াবিয়া হবে। বলুন পবিত্র কোরআনে আল্লাহ নবীর চরিত্র আর সাহাবাগণের চরিত্র কি বলেছেন, দুশ্মনের মোকাবেলায় কঠোর, নিজেদের বেলায় সদয়। এটা নবীর চরিত্র, এটা সাহাবাগণের চরিত্র। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চরিত্রের পরীক্ষায় এক নম্বরে পাশ করলেন কিনা। এই মুয়াবিয়া, যেই মুয়াবিয়া বর্তমান সাহাবা সমালোচকদের এক নম্বর টার্গেট, এই মুয়াবিয়ার চরিত্র যদি বর্তমান দুনিয়ার মুসলমানদের মধ্যে থাকতো, তাহলে এই দুনিয়ার কোনো একটি মুসলমানকে ইহুদি খ্রিস্টানের মতো লাল কুত্তাদের হাতে কানমালা খাইতে হইতো না। এই জন্য আল্লাহর রাসূল বলেন, ইদা রাইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, হে আমার উম্মত মুসলমানেরা, তোমাদের কেউ যখন আমার সাহাবাগণকে সমালোচনা করতে দেখবে, তাদেরকে বলে দিও আমার সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। এই জন্য সাহাবায়ে কেরাম সম্পর্কে এক নম্বর সহিহ ব্যাখ্যা হলো তারা মাগফুর। এক নম্বর সহিহ ব্যাখ্যা হলো মাগফুর। মাগফুর অর্থ গুনাহ করেননি না, সব গুনাহ মাফ, সব গুনাহ মাফ। দুই নম্বর সহিহ ব্যাখ্যা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর যে কোনো সাহাবীর মর্যাদা সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ, সাহাবায়ে কেরাম সম্পর্কে। তিন নম্বর সহিহ ব্যাখ্যা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর যে কোনো সাহাবীর সমালোচনা করা হারাম, হারাম, হারাম, সাহাবীর সমালোচনা হারাম, হারাম, হারাম। যারা সাহাবাগণের সমালোচনা করে এরা আহলে সুন্নাতুল জামাত থেকে বহিষ্কৃত, এরা জান্নাতি মুসলমান নয়, এরা জাহান্নামী মুসলমান। পর্যন্ত আপনাদের সামনে আল্লাহ সম্পর্কে তিনটা সহিহ ব্যাখ্যার উদাহরণ পেশ করা হলো, নবী রাসূল সম্পর্কে তিনটা সহিহ ব্যাখ্যার উদাহরণ পেশ করা হলো, সাহাবায়ে কেরাম সম্পর্কে তিনটা সহিহ ব্যাখ্যার উদাহরণ পেশ করা হলো। এগুলি শুধু উদাহরণ, উদাহরণ, উদাহরণ, সবগুলি নয়। আল্লাহ সম্পর্কে আরো বহু সহিহ ব্যাখ্যা আছে যেগুলি আমাদের পর্যায়ক্রমে জানতে হবে। নবী রাসূল সম্পর্কে আরো অনেক সহিহ ব্যাখ্যা আছে যেগুলি পর্যায়ক্রমে জানতে হবে। সাহাবায়ে কেরাম সম্পর্কে আরো সহিহ ব্যাখ্যা আছে যেগুলি পর্যায়ক্রমে জানতে হবে। এই সহিহ ব্যাখ্যা হলো, সহিহ ব্যাখ্যাগুলি হলো আহলে সুন্নাতুল জামাতের মুসলমানের আকীদা, জান্নাতি মুসলমানের আকীদা। যারা মানে না ছয় কথা মানার কারণে মুসলমান, এই ব্যাখ্যাগুলি না মানার কারণে জাহান্নামী মুসলমান। লামাজাবিদের ব্যাখ্যা হলো আরো সে ইয়াছেন, মুজাসসিমা নামের বাতিল দলের ব্যাখ্যা হলো আল্লাহর আমাদের শরীরের মতো শরীর আছে, মুসাববিহা নামের বাতিল দলের ব্যাখ্যা হলো আমরা যেভাবে চেয়ারে বসি আল্লাহ সেইভাবে আরো সে বসেন। বলুন সূরা তোহার 5 নম্বর আয়াতের সহি ব্যাখ্যা, আমরা যেভাবে চেয়ারে বসি আল্লাহ সেভাবে আরে বসে আরো সে বসেন। সূরা তোহার 5 নম্বর আয়াতের ব্যাখ্যা, আমাদের যেই রকম শরীর আছে আল্লাহর ওই রকম শরীর আছে না, 5 নম্বর আয়াতের ব্যাখ্যা আল্লাহ আরো সে ও আসেন। এই সব কথার সার কথা সূরা তোহার 5 নম্বর আয়াতের সহি ব্যাখ্যা আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে যা করা হয়েছে সব তার সার মর্ম হলো আল্লাহ আরো সে ও আসেন। ই ও আর ইর পার্থক্য এই বৎসর স্মরণ রাখুন, আরো অনেক কথা বাকি রয়েছে, আগামী বৎসর আমার প্রসঙ্গ মনে থাকলে ইনশাআল্লাহ আপনাদেরকে বলে দেব। এবার বলুন এই বিশাল তফসিরুল কোরআন সম্মেলনে বহু উলামায়ে কেরাম বুজুর্গানে দিন উপস্থিত আছেন, হযরত শেখ গুল মুকাফনি দামাত বারাকাতুহুম উপস্থিত আছেন, আপনাদের সামনে ঘোষণা দেওয়া হয়েছে, আপনারা কি ওনার সাথে দুয়াতে শরীক হয়ে যেতে চান? তাহলে ধৈর্যের সাথে কয়েক মিনিট বসুন, আমি আশা করি তিনি আপনাদেরকে কিছু মূল্যবান নসিহত করে আপনাদেরকে নিয়ে দোয়া করে দেবেন। তুমি কি দেখো না আমি কি সুন্দর খুঁটিবিহীন একটা সাদ বানিয়ে দিয়েছি তোমার জন্য, কোন খুঁটি নাই, মুখ থেকে ফিন গিয়ে রক্ত বের হয়ে গেল, হাসবি রব্বি জাল্লা মা ফি কলবি ওয়া ইল্লা নূর মুহাম্মদ। Yeah.